That's what they say. Bamba, Baba, Mama, Mama. পাশে কতরো অরে রোগ চোরে মামা সে কতরো অরে ও বাবা মার কতরে মামা সে কতরো অরে

be a jebi. chiri. Kani mani ire a chiri. Thank you. Oh,